কেন দুনিয়াকে নিয়ে খেলা করো ও মুসলিম একবার বলো আল্লাহু আকবার। কেন টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব করো ও মুসলিম একবার বলো আল্লাহু আকবার। নামাজ পড়ো রোজা করো দাও যাকাত আর হজ করো। নামাজ পড়ো রোজা করো দাও যাকাত আর হজ করো। জিকির করে আর কলমা পড়ে অন্তর নূরে ভরে তোলো। আহা মুসলিম একবার বলো আল্লাহু আকবার। কেন টাকা টাকা করে দ্বন্দ্ব করো ও মুসলিম একবার বলো আল্লাহু আকবার। কেন দুনিয়াকে নিয়ে খেলা করো ও মুসলিম একবার বলো আল্লাহু আকবার। খোদার নিয়ামত ভোগ করে যাবে সবাই এ দুনিয়া ছেড়ে। খোদার নিয়ামত ভোগ করে যাবে সবাই এ দুনিয়া ছেড়ে। তার আগে কিছু কিছু করে আখেরাতের সামান জমাতে হবে। ওরে এমডি মেহবুব বলতে থাকো ও মুসলিম একবার বলো আল্লাহু আকবার। কেন দুনিয়াকে নিয়ে খেলা করো ও মুসলিম একবার বলো আল্লাহু আকবার। কেন টাকা টাকা করে দ্বন্দ্ব করো ও মুসলিম একবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার।